أشهد أن لا إله إلا الله. রেইন রস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ দ্য নূরাইন, এই সিরিজে আলোচিত হবে ইসলামের তৃতীয় খলিফা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর জীবন, সময় এবং কর্ম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালাম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা। উসমান রাদিয়াল্লাহু আনহু যখন মদিনাতে চলে আসেন, সেই অবস্থায় সেই প্রথম দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রত্যেক মুহাজিরকে একজন আনসারের সঙ্গে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিতেন। সেই অবস্থায় উসমান রাদিয়াল্লাহু আনহুর যিনি দীনী ভাই ছিলেন, তিনি ছিলেন আউস বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনায় এসে যারা মুহাজির তারা পানির কষ্ট পাচ্ছিলেন। এমনিতেই মদিনাতে পানির উৎস খুব কম ছিল এবং মদিনার পানি মক্কার পানির থেকে কিছু আলাদা ছিল। মদিনার পানি ছিল অপরিষ্কার এবং বীরে রুমা নামে যে কুয়াটি রয়েছে সেটি ছাড়া স্বাদু পানি বা মিষ্টি পানির বা পরিষ্কার পানির কোনো উৎস নেই। এবং সেখানে গিয়ে দেখা গেল যে একমাত্র বিশুদ্ধ পানির উৎস সেই বীরে রুমা বা রুমা কূপটি, সেটাকে একজন ব্যক্তি তার ব্যক্তি মালিকানায় রেখে দিয়েছে এবং সে ফ্রিতে কাউকে পানি দিচ্ছে না, অর্থাৎ সে পানি বিক্রি করছে। যখনই কোনো ব্যক্তি পানি নিতে আসতো তখন সেই ব্যক্তিকে এক মুদ পরিমাণ বিনিময়ে প্রদান করতে হতো এবং সেই মূল্যের মাধ্যমে তাকে সে এক বালতি পরিমাণ পানি লাভ করত। এক মুদ হচ্ছে দুই হাত ভর্তি করে যে কোনো জিনিস। সেই অবস্থায় লোকেরা তাদের কষ্টের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে নালিশ করলেন যে এখানে পানি পাওয়া যাচ্ছে না এবং সেই পানিকে ওইভাবে কিনে নিতে হচ্ছে। পরবর্তীতে উসমান রাদিয়াল্লাহু আনহু সেই ব্যক্তির কাছে গেলেন এবং সেই সম্পূর্ণ কুয়ো তার কাছে বিক্রি করে দেওয়ার প্রস্তাব পেশ করলেন। তখন দেখা গেল যে সেই কুয়োর মালিক ছিল মূলত আরেক ব্যক্তি এবং সেই ব্যক্তি হচ্ছে একজন ইহুদি। উসমান রাদিয়াল্লাহু আনহু সেই ব্যক্তির কাছে গেলেন এবং তাকে প্রস্তাব পেশ করলেন যে আমি এই সম্পূর্ণ কুয়োটি কিনে নিতে চাই। সুযোগ বুঝে সেই ইহুদি ব্যক্তি সে একটি চড়ামূল্য উচ্চ মূল্য চেয়ে বসল। সে বলল যে আমি 50,000 দিরহামের বিনিময়ে এটাকে বিক্রি করতে রাজি আছি। উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি একজন বুদ্ধিমান এবং বিচক্ষণ ব্যক্তি ছিলেন, একজন ব্যবসায়ী ছিলেন। তিনি বললেন ঠিক আছে, আমি এই কুয়া কিনব কিন্তু তার অর্ধেক অংশ কিনব। এখন কুয়া এমন কোনো বিষয় নয় যেটাকে ভাগ করা যায়, কাজেই সেইটার অর্ধেক আবার কিভাবে ক্রয় করা যেতে পারে। উসমান বললেন যে আমি কুয়োর অর্ধেক অংশ কিনব। এর ব্যাখ্যা তিনি প্রদান করে বললেন যে একদিন আমি এটাকে ব্যবহার করব আর একদিন আপনি এটাকে ব্যবহার করবেন। এভাবে অর্ধেক অংশ উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি কিনতে চাইলেন এবং তিনি বললেন যেহেতু আমি অর্ধেক অংশ কিনছি কাজেই 50,000 দিরহাম নয়, আমি তোমাকে 12,000 দিরহাম প্রদান করতে চাই। 12,000 দিরহামের বিনিময়ে আমি অর্ধেক অংশ ক্রয় করতে চাই। সেই অবস্থায় সেই ব্যক্তি রাজি হলো এবং উসমান রাদিয়াল্লাহু আনহু 12,000 দিরহামের বিনিময়ে অর্ধেক অংশ কিনলেন। এবং এভাবে পালাক্রমে একদিন উসমান রাদিয়াল্লাহু আনহু সেই কুয়োকে নিজের মালিকানায় রাখতেন আর একদিন সেটা থাকতো ইহুদি ব্যক্তির মালিকানায়। উসমান রাদিয়াল্লাহু আনহু যখন তার পালার দিন আসতো তিনি ফ্রিতে মানুষদেরকে কুয়ো থেকে পানি প্রদান করতেন। সুতরাং পরবর্তী দিন যখন সেই ইহুদি ব্যক্তির পালা আসতো সে অবস্থায় লোকেরা আর কোনো পানি সেখান থেকে সংগ্রহ করতো না। সমস্ত লোকেরা যেই দিন ফ্রিতে পানি পাবে সেই দিন, অর্থাৎ উসমান রাদিয়াল্লাহু আনহু ব্যবহারের দিন, সেই দিন থেকে কুয়ো থেকে বিনামূল্যে পানি সংগ্রহ করত। তখন বাধ্য হয়ে সেই ইহুদি ব্যক্তি সে উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বলল যে বাকি অর্ধেক এটাও তুমি ক্রয় করে নাও। তখন উসমান বললেন ঠিক আছে, বাকি অর্ধেক যেটা অর্থাৎ তোমার পালার যেই দিনগুলো সেটাও আমি কিনে নিচ্ছি 8,000 দিরহামের বিনিময়ে। সুতরাং আমরা এভাবে দেখতে পাচ্ছি যে উসমান রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে যে জিনিসের মূল্য তার কাছে চাওয়া হয়েছিল 50,000 দিরহাম সেটাকে তিনি মাত্র 20,000 দিরহামের বিনিময়ে কিনে নিয়েছিলেন এবং সম্পূর্ণ কুয়োর পানি সমস্ত মানুষদের জন্য তিনি উন্মুক্ত করে দিয়েছিলেন। তারা ফ্রিতে সেখান থেকে বিশুদ্ধ পানি সংগ্রহ করতেন। এটা ছিল উসমান রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে মুসলিমদের জন্য একটি বিরাট খেদমত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সেই সময় বলেছিলেন যখন কিনা সেই কুয়োটি ইহুদি ব্যক্তি তার ব্যক্তি মালিকানায় রেখে পানি বিক্রি করছিল, সেই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি বলেছিলেন যে তোমাদের মধ্যে কে আছো এই কুয়োটি ক্রয় করবে এবং মুসলিমদের সঙ্গে সেটাকে শেয়ার করবে এবং বিনিময়ে জান্নাতে সে এর বিনিময় লাভ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছিলেন যে এই কুয়োটি ক্রয় করবে সে জান্নাতে এর বিনিময়ে একটি ঝর্ণা লাভ করবে। উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি সেই কুয়োটি ক্রয় করার মাধ্যমে জান্নাতে এর বিনিময় লাভ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে উসমান দুইবার জান্নাতকে খরিদ করে নিয়েছে, প্রথমবার যখন সে রুমাকুব ক্রয় করেছিল এবং দ্বিতীয়বার তাবুক যুদ্ধের সময়ে। পরবর্তী ইতিহাসের দিকে তাকালে আমরা দেখতে পাই যখন কিনা সেই ফিতনাবাজ লোকেরা ওসমান রাদিয়াল্লাহু আনহুকে যখন তারা শহীদ করে দিয়েছিল, তার আগে তারা সেই রুমাকূপের পানি বন্ধ করে দিয়েছিল। যেই কুয়া ওসমান রাদিয়াল্লাহু আনহু কিনেছিলেন, কিনে সকলের জন্য উন্মুক্ত করে দিয়েছিলেন, সেই কুয়ার পানি বন্ধ করে দিয়ে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে কষ্ট প্রদান করা হচ্ছিল এবং পিপাসার কষ্ট দিয়ে তাকে হত্যা করার চেষ্টা করা হচ্ছিল। ওসমান রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের ঘটনার প্রসঙ্গে এই বিষয়গুলো আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। এবারে আমরা যাচ্ছি পরবর্তী ঘটনা, মদিনায় মসজিদ নববী, সেখানকার সংশ্লিষ্ট জায়গা জমি সেগুলোকে কিনে মসজিদ নববীকে সম্প্রসারণ করা এবং সেই খাতে অর্থ ব্যয় করা প্রসঙ্গে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতিষ্ঠিত মসজিদ, মসজিদ নববী, এটি ছিল মুসলিমদের সমস্ত কার্যক্রমের কেন্দ্রবিন্দু। বর্তমানে আমাদের সমাজে আমরা দেখতে পাই যে মসজিদগুলোকে আমরা প্রাণহীন মৃত মসজিদে পরিণত করে ফেলেছি। মসজিদগুলোতে কোনো কার্যক্রম নেই, শুধুমাত্র পাঁচ ওয়াক্ত সালাত ছাড়া সেখানে অন্য কোনো কার্যক্রম পরিচালিত হয় না এবং জুমার দিন ছাড়া আমাদের মসজিদগুলো কখনোই পূর্ণ হয় না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে মুসলিমদের সমস্ত কাজের কেন্দ্রবিন্দু ছিল এই মসজিদ। একদিকে সালাত আদায় করা, দিনের শিক্ষা, যুদ্ধের মালামাল বণ্টন করা, গনিমা বণ্টন করা, যুদ্ধের জন্য মুজাহিদদেরকে সংগ্রহ করা, একত্রিত করা, দান সাদাকা বিতরণ করা, কিংবা ইসলামী শাসন কার্য পরিচালনা করা, তার সমস্ত কিছুর কেন্দ্রবিন্দু ছিল সেই মসজিদগুলো। কাজেই এত রকমের কাজের কেন্দ্র হওয়ার কারণে সেই মসজিদে নববী সেটাকে সম্প্রসারণ করা, বড় করা, এটা জরুরি ছিল এবং সম্প্রসারণ করতে গেলে সেই ক্ষেত্রে অর্থের প্রয়োজন রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মধ্যে প্রস্তাব দিলেন যে তোমাদের মধ্যে কে আছো এই মসজিদ সংলগ্ন জমিকে ক্রয় করবে এবং সেটাকে মসজিদের অন্তর্ভুক্ত করবে এবং এর যে বিনিময় সেটা সে লাভ করবে জান্নাতে। ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি এগিয়ে আসলেন এবং তিনি নিজের অর্থ খরচ করে 25 কিংবা 20 হাজার দিরহামের বিনিময়ে আশেপাশে সেই জমিগুলো কিনে নিলেন এবং সেগুলোকে মসজিদের অন্তর্ভুক্ত করলেন। সুতরাং এই অবদানের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে ওসমান রাদিয়াল্লাহু আনহু যিনি একজন বিত্তশালী সাহাবি ছিলেন, তিনি কীভাবে অকাতরে নিজের অর্থকে মুসলিমদের জন্য, ইসলামের জন্য খরচ করেছেন। এতক্ষণ পর্যন্ত শুধুমাত্র দুইটি অর্থনৈতিক অবদানকে আমরা উল্লেখ করলাম, সামনে এগুলো আরও বিস্তারিতভাবে আসছে তাবুকের যুদ্ধের প্রসঙ্গে এবং আবু বকর সিদ্দিকের সময়ের একটি ঘটনায় আসবে যখন কিনা খাদ্যের অভাব দেখা দিয়েছিল। সেই অবস্থায় ওসমান রাদিয়াল্লাহু আনহু তার সমস্ত ব্যবসায়িক কাফেলা, সম্পূর্ণ কাফেলাকে তিনি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে সাদাকা করে দিয়েছিলেন। এগুলো উদাহরণ যে কীভাবে ওসমান রাদিয়াল্লাহু আনহু অকাতরে আল্লাহর পথে নিজের সম্পদকে খরচ করেছেন। সমস্ত জীবনভর তিনি মুসলিমদের জন্য এভাবে সম্পত্তি খরচ করেছেন, অথচ তার বিরুদ্ধেই কিনা সেই ফিতনাবাজ ব্যক্তিরা অভিযোগ উপস্থাপন করে বলছিল যে তিনি বাইতুল মাল থেকে অর্থ আত্মসাৎ করেছেন আর নিজের আত্মীয়দেরকে সেগুলো অন্যায়ভাবে প্রদান করেছেন। সুতরাং এরকম একজন ব্যক্তির বিরুদ্ধে সেই বিভ্রান্ত ফিতনাবাজ ব্যক্তিরা তারা চুরির অভিযোগ আনছিল, সম্পদ আত্মসাতের অভিযোগ আনছিল। ফিতনা প্রসঙ্গে যখন বিস্তারিত আলোচনা আসবে সেই ক্ষেত্রে তাদের সেই ভ্রান্ত অভিযোগগুলো বিস্তারিতভাবে ইনশাআল্লাহ আলোচনা করা হবে। পরবর্তী মদিনার নাগরিক জীবনের ঘটনা, সেই প্রসঙ্গে আমরা যাচ্ছি। দ্বিতীয় হিজরি, সেই সময় ওসমান রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রী রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা তিনি মৃত্যুবরণ করলেন। মদিনায় আসার পর নতুন জীবন, নতুন ভূমি, ইসলামের ভূমিতে তাদের নতুন জীবন শুরু হলো। কিন্তু সেই ভূমিতেও ইমান এবং কুফরের যে চিরন্তন দ্বন্দ্ব, যুদ্ধ, সংঘাত সেটা বন্ধ হয়নি। ইমান এবং কুফরের সেই যুদ্ধ কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। মক্কার কুরাইশরা তারা চক্রান্ত করছিল যে কীভাবে তারা একবারে সামগ্রিকভাবে মদিনায় এসে হামলা করবে এবং ইসলামকে চিরতরে দুনিয়ার বুক থেকে মুছে দেবে। কাজেই এরকম একটি অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খুবই সতর্ক ছিলেন, নিয়মিত সংবাদ সংগ্রহ করতেন, টহলের ব্যবস্থা করেছিলেন এবং যখন তার কাছে সংবাদ আসলো যে কুরাইশরা ব্যবসায়িক কাফেলা বের করেছে এবং উদ্দেশ্য হচ্ছে সেই কাফেলার মাধ্যমে যা কিছু অর্থনৈতিক লাভ তারা উপার্জন করবে সেই অর্থকে ব্যয় করবে যুদ্ধের খাতে মুসলিমদের উপরে আক্রমণ করার জন্য, কাজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময়ে সময়োচিত এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করলেন। তিনি কুরাইশদের কাফেলাগুলোকে আক্রমণ করার সিদ্ধান্ত গ্রহণ করলেন। এভাবে কুরাইশদের কাফেলা আক্রমণের মাধ্যমে তাদের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থনৈতিক অবরোধ কার্যকর করলেন। সেই সময় নিয়মিতভাবে বাহিনী বের করা হতো যারা কিনা কুরাইশদের কাফেলাগুলোকে গতিরোধ করত, আক্রমণ করত। সেটা ছিল সেই সময়ের মদিনার প্রথম দিকে নিয়মিত ঘটনা। সেই সময়ের সবচেয়ে বড় কাফেলা বের হয়েছিল আবু সুফিয়ানের কাফেলা, যেটাকে আক্রমণের উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়েছিলেন। সেই ঘটনার প্রেক্ষিতেই পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদরের যুদ্ধ ঘটিয়ে দিয়েছেন। কাজেই বদরের যুদ্ধ এটা পূর্ব পরিকল্পিত কোনো বিষয় ছিল না। মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম তারা বের হয়েছিলেন কাফেলার গতিরোধ করার জন্য, কাফেলা আক্রমণের উদ্দেশ্যে। কিন্তু শেষ পর্যন্ত কাফেলা নিরাপদে মক্কায় পৌঁছে যায় এবং মক্কা থেকে আরেকটি বাহিনী বের হয়, যেই বাহিনীর সঙ্গে মুসলিমরা বদরের যুদ্ধে যুদ্ধ করেছিলেন। যেহেতু কাফেলা আক্রমণের উদ্দেশ্যে সাহাবা একরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বের হয়েছিলেন, কাজেই অনেকেই মদিনাতেই রয়ে গিয়েছিলেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু তার বিষয় হচ্ছে তিনি শুরুতে বাহিনীর সঙ্গে বের হতে ইচ্ছুক ছিলেন এবং বের হয়েছিলেন, কিন্তু পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ফেরত পাঠিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় তাকে ভিন্ন পরামর্শ দিলেন এবং বললেন যে তুমি চলে যাও, কারণ রুকাইয়া ওসমান রাদিয়াল্লাহু আনহু স্ত্রী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, তিনি খুবই অসুস্থ ছিলেন সেই সময়ে। রুকাইয়াকে সেবা শুশ্রূষা করার জন্য কোনো লোক সেই সময়ে ছিল না। সেই সময় ঘটনা থেকে আমরা দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েদের মধ্যে একজন জাইনাব রাদিয়াল্লাহু আনহা, তিনিও সেই সময়ে মদিনা হিজরত করতে পারেননি, তিনি মক্কাতে ছিলেন। কাজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমানকে পাঠিয়ে দিলেন এবং বললেন যে তুমি রুকাইয়াকে সেবা শুশ্রূষা করো। রুকাইয়া শয্যাশায়ী ছিলেন, অসুস্থ ছিলেন, তার অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছিল। অপরদিকে বদরের প্রান্তরে মুসলিমরা কাফিরদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হলেন এবং সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে বিজয় প্রদান করলেন। একদিকে বদরের বিজয়, আরেকদিকে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মৃত্যু, উভয় ঘটনাই সমসাময়িক ঘটনা। রুকাইয়ার মৃত্যুর পর ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি প্রায় এক বছর পর্যন্ত অবিবাহিত অবস্থাতেই রয়ে গিয়েছিলেন। পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অপর কন্যা উম্মে কুলসুমকে ওসমান রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছিলেন। সেই মধ্যবর্তী সময়ের ঘটনার দিকে আমরা যাচ্ছি। বদর এবং উহুদের মধ্যবর্তী সময়ের ঘটনা এবং ঘটনাটি বর্ণনা করছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে সেই সময়ে হাফসা, তিনি বিধবা হয়েছিলেন, হাফসার স্বামী তিনি মৃত্যুবরণ করেছিলেন, হাফসার স্বামী তিনিও একজন মুসলিম ছিলেন, সাহাবি ছিলেন, মদিনাতে তিনি মৃত্যুবরণ করেছিলেন। ওমর বলছেন যে কাজেই হাফসাকে বিয়ে দেওয়ার উদ্দেশ্যে তিনি উসমানের কথা চিন্তা করছিলেন। তিনি ওসমানের কাছে আসলেন এবং প্রস্তাব পেশ করলেন যে তুমি হাফসাকে বিয়ে করতে চাও কিনা। ওসমান বললেন যে আমাকে এই বিষয়ে কিছু চিন্তা ভাবনা করার সুযোগ দিন। এভাবে কয়েকদিন চলে গেল। এরপর ওসমান ওমরের কাছে আসলেন এবং বললেন যে আমি এই মুহূর্তে বিয়ের কিছু চিন্তা ভাবনা করছি না। ওমর বললেন যে তখন আমি প্রস্তাব নিয়ে গেলাম আবু বকরের কাছে এবং বললাম যদি আপনি ইচ্ছা করেন তাহলে আমি হাফসাকে আপনার কাছে বিয়ে দিতে চাই। আবু বকর কিছুই বললেন না, একেবারে চুপ থাকলেন। ওমর বলছেন যে আমি এই কারণে খুবই মনকষ্ট পেলাম, কারণ ওসমানের কাছ থেকে তিনি কিছু একটা জবাব কয়েকদিন পরে হলেও পেয়েছিলেন, কিন্তু আবু বকর কিছুই না বলে একেবারে চুপ থাকলেন। এরকম অবস্থায় কয়েকদিন কেটে গেল এবং ওমর বলছেন যে এরপর দেখা গেল স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাফসার জন্য প্রস্তাব পাঠালেন এবং আমি হাফসাকে আল্লাহ রাসূলের সঙ্গে বিয়ে দিলাম। আবু বকর সিদ্দিক পরবর্তীতে ওমরের সঙ্গে দেখা করে বলেছিলেন যে আমার ধারণা তুমি সেই দিন আমার জবাব না দেওয়ার কারণে মনে কষ্ট পেয়েছিলে। ওমর বললেন যে হ্যাঁ। তখন আবু বকর ব্যাখ্যা করে বললেন যে আমি এই কারণে চুপ ছিলাম কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি হাফসার ব্যাপারে কথা বলতে শুনেছিলাম, কাজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন বিষয়কে আমি কারোর সামনে প্রকাশ করে দিতে আগ্রহী ছিলাম না, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তাকে বিয়ে না করতেন তাহলে আমি তার প্রস্তাবকে কবুল করে নিতাম। সুতরাং সেই ঘটনায় আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে হাফসার প্রস্তাব নিয়ে যদিও ওসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে যাওয়া হয়েছিল, কিন্তু হাফসা রাদিয়াল্লাহু আনহা তিনি স্বামী হিসেবে এমন কাউকে পেয়েছেন যিনি নিঃসন্দেহে ওসমান রাদিয়াল্লাহু আনহুর থেকেও উত্তম। হাফসা স্বামী হিসেবে পেয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আবার ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনিও এমন কাউকে স্ত্রী হিসেবে পেয়েছেন যিনি হাফসা থেকে উত্তম, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে উম্মে কুলসুমকে তিনি তার স্ত্রী হিসেবে গ্রহণ করেছিলেন। সেই বিয়ের ঘটনার প্রসঙ্গে আমরা দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে হয়ে যাওয়ার 3 দিন পর উম্মে কুলসুমকে দেখতে গেলেন এবং যখন তার ঘরে প্রবেশ করলেন সেই অবস্থায় প্রশ্ন করলেন যে হে আমার মেয়ে, তুমি তোমার স্বামীকে কেমন পেয়েছো? উম্মে কুলসুম জবাব দিয়ে বলেছিলেন সবচেয়ে উত্তম হিসেবেই তাকে পেয়েছি। এই প্রসঙ্গে ইবনে মাজাতে আরেকটি বর্ণনায় আমরা দেখতে পাই যেখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের দরজায় দাঁড়িয়ে ছিলেন এবং তিনি বললেন ওহে উসমান, জিবরাইল আমার কাছে এসেছেন এবং নির্দেশ দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাচ্ছেন যে তুমি উম্মে কুলসুমকে বিয়ে করে নেবে সেই পরিমাণ মোহর দিয়ে যা তুমি রুকাইয়ার ক্ষেত্রে প্রদান করেছিলে এবং তার সঙ্গে যেভাবে সদয় আচরণ করতে উম্মে কুলসুমের সঙ্গেও অনুরূপ করবে। এভাবে তৃতীয় হিজরিতে রবিউল আউয়াল মাসে উসমান রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপর মেয়ে উম্মে কুলসুমের স্বামী হওয়ার সৌভাগ্য অর্জন করেছিলেন এবং এর মাধ্যমেই তিনি সেই উপাধি লাভ করলেন, তিনি হলেন জুন নুরাইন বা দুইটি নূর বা দুইটি আলোর অধিকারী ব্যক্তি। চতুর্থ হিজড়িতে ওসমান রাদিয়াল্লাহু আনহুর পুত্র আবদুল্লাহ তিনি মৃত্যুবরণ করেন যাকে তিনি লাভ করেছিলেন রুকাইয়ার কাছ থেকে। আবদুল্লাহ সেই সময় শিশু বয়সের ছিলেন, 6 বছর বয়স ছিল তার। সেই অবস্থায় একটি মোরগ এসে তার চোখে ঠোকর মারে এবং সেখান থেকে পরবর্তীতে সংক্রমণ দেখা যায়, ইনফেকশন দেখা যায়, যেটা ছড়িয়ে পড়ে সেই অবস্থায় তার মৃত্যু হয়ে যায়। উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মৃত্যুবরণ করেন 9 হিজরির শাবান মাসে। ওসমান রাদিয়াল্লাহু আনহু সেই মৃত্যুর ঘটনায় খুবই মর্মাহত ছিলেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে ওসমান রাদিয়াল্লাহু আনহু এভাবে বিমর্ষ বিষণ্ণ অবস্থায়, তখন তিনি তার কাছে আসলেন এবং বললেন যে যদি আমার কাছে তৃতীয় কোনো মেয়ে থাকতো তাকেও আমি তোমার কাছে বিয়ে প্রদান করতাম। এবং এই বর্ণনাটি এটি হাসান। সুতরাং এই বর্ণনা থেকে আমরা দেখতে পাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যদি আমার তৃতীয় কোনো কন্যা থাকতো তাকেও আমি তোমার কাছে বিয়ে প্রদান করতাম। এই বর্ণনার মাধ্যমে একদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ওসমানের প্রতি যে ভালোবাসা ছিল তা নিদর্শন আমাদের সামনে উঠে আসে, আরেক দিক থেকে সমাজে প্রচলিত বিভিন্ন কুসংস্কার তার বিরুদ্ধেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্য সমানভাবে কার্যকর। বিভিন্ন জাহেল ব্যক্তিরা বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে নানা রকম বিষয়কে শুভ অশুভ এরকম নির্ধারণ করে থাকে। ওসমান রাদিয়াল্লাহু আনহু তার দুইজন স্ত্রী প্রথম জনের পর দ্বিতীয় জন উভয় মৃত্যুবরণ করলেন, কাজেই কোনো মূর্খ ব্যক্তি যেন সেই বিষয়কে অশুভ কোনো বিষয় হিসেবে চিহ্নিত করতে না পারে। সেই দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন যে যদি আমার কোনো অপর মেয়ে থাকতো তাকেও আমি তোমার কাছে বিয়ে প্রদান করতাম। আপন দুইজন বোনকে একত্রে বিয়ে করা এটা বৈধ নয়, কিন্তু একজনের মৃত্যুর পর অপরজনকে বিয়ে করা তার সুযোগ আমাদের শরীয়তে রয়েছে। সে কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুইজনের মৃত্যুর পর যদি তৃতীয় কোনো মেয়ে অবিবাহিত থাকতো তাকেও আমি তোমার কাছে বিয়ে প্রদান করতাম। এবারে মদিনার নাগরিক জীবনের বিষয়গুলো উল্লেখ করার পর আমরা যাচ্ছি মদিনার জিহাদের সঙ্গে সংশ্লিষ্ট ঘটনাগুলো আলোচনার দিকে। কিছু আগেই রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা তার মৃত্যুর ঘটনায় বদরের সময়ের পরিস্থিতি সম্পর্কে কিছু বিষয় আমরা আলোচনা করেছি। শুরুতে ওসমান রাদিয়াল্লাহু আনহু সেই কাফেলার সঙ্গে বের হয়েছিলেন, কিন্তু পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ফেরত পাঠিয়ে দিয়েছিলেন। এবং ফেরত আসার পর যে সমস্ত ব্যক্তিরা বদরের যুদ্ধে শরিক হয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিদের সঙ্গে যা আচরণ করেছেন ওসমানের সঙ্গেও একই আচরণ করেছেন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বদরে উপস্থিত ব্যক্তিদের মধ্যেই গণ্য করেছেন। এবং সাহাবায়ে কেরামদের ঘটনা থেকে আমরা দেখতে পাই সাহাবায়ে কেরাম ইজমা হিসেবে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে বদরি সাহাবিদের মধ্যেই অন্তর্ভুক্ত হিসেবে ধরতেন। বুখারিতে উল্লেখিত হাদিসে আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান সম্পর্কে বলেছেন লাকা আজরু রাজুলিন শাহিদা বাদরান ওয়া সাহমুহু, যে সমস্ত ব্যক্তিরা বদরে উপস্থিত ছিল তুমি তাদের সমতুল্য সওয়াব এবং গনিমত লাভ করবে। পরবর্তী ইতিহাস থেকে আমরা দেখি যখন ওসমান রাদিয়াল্লাহু খিলাফতের শেষ দিক শেষের সময় সেই অবস্থায় বিভিন্ন ফিতনাবাজ ব্যক্তিরা তারা এই ঘটনাগুলোকে কেন্দ্র করে নানা রকমের মিথ্যা এবং অপপ্রচার ছড়িয়ে দিচ্ছিল, বিভ্রান্তি ছড়িয়ে দিচ্ছিল। সেই রকম একটি অঞ্চল থেকে মিশর থেকে যা কিনা ইসলাম খিলাফার একটি দূরবর্তী অঞ্চল ছিল সেখান থেকে একজন ব্যক্তি এরকম কথাগুলো শুনে যে ওসমান তো বদরে ছিলেন না, এরকম একটি বিভ্রান্তিকর কথা শুনে সে এসে উপস্থিত হলো হজের সময়। এবং কাবার চত্বরে সে দেখতে পেল যে বিশিষ্ট আলেম সাহাবি আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি উপস্থিত। আব্দুল ইবনে ওমরের কাছে এসে সেই মিশরীয় ব্যক্তি প্রশ্ন করল যে আমি আপনাকে কিছু বিষয়ে প্রশ্ন করব, আপনি ঠিক ঠিক জবাব দিবেন। এবং সেই অবস্থায় সে আল্লাহর কসম করে এবং কাবার কসম করে প্রশ্ন করছিল। প্রশ্ন করে সে বলল যে আপনি কি এই বিষয়ে জানেন যে ওসমান বদরে অনুপস্থিত ছিলেন? আব্দুল ইবনে ওমর তিনি বললেন যে তোমার প্রশ্নের জবাব আমি দিচ্ছি, তুমি যা বলেছ সেটা সঠিক, তিনি অনুপস্থিত ছিলেন। কিন্তু এর সঙ্গে তিনি ব্যাখ্যাও সেই ব্যক্তিকে জানিয়ে দিলেন। তিনি বললেন যে হ্যাঁ, তিনি অনুপস্থিত ছিলেন কারণ তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন, এবং যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে অসুস্থ হয়েছিলেন শয্যাশায়ী ছিলেন, সেই অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নির্দেশ দিয়েছিলেন তার সেবা করার জন্য। এবং ফেরত আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওসমান সম্পর্কে বলেছেন যারা বদরে উপস্থিত তুমি তাদের সমান সওয়াব লাভ করবে, এমনকি গনিমতের অংশও তুমি লাভ করবে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান রাদিয়াল্লাহু আনহুকে বদরি সাহাবীদের মধ্যেই গণ্য করতেন। পরবর্তী ঘটনায় আমরা যাচ্ছি উহুদের ঘটনা। উহুদের যুদ্ধ অমীমাংসিত পর্যায়ে শেষ হয়ে যায়। প্রথম পর্যায়ে মুসলিমরা সুস্পষ্ট বিজয় অর্জন করেছিল, এবং প্রথম পর্যায়ে মুসলিমদের বিজয় এত সুস্পষ্ট ছিল যে কুরাইশদের যেই মহিলারা ছিল তারা নিজেদের কাপড় উঠিয়ে দৌড়িয়ে পালিয়ে যাচ্ছিল, নিজেদের পায়ের গোছা উন্মুক্ত করে কাপড় তুলে তারা দৌড়ে ময়দান থেকে পলায়ন করছিল। কুরাইশদের পতাকা বাহক সে নিহত হয়েছিল। একের পর এক পতাকা বাহক নিহত হওয়ার পর পতাকা তুলে ধরার মতো কোনো ব্যক্তি কাফেরদের মধ্যে অবশিষ্ট ছিল না, সুতরাং তারা ময়দান ছেড়ে পলায়ন করছিল। এমনকি মুসলিমরা গনিমত সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েছিলেন। কিন্তু সেই যুদ্ধের ঘটনা থেকে আমরা দেখতে পাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অমান্য করার যে ক্ষতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অমান্য করার যে ক্ষতি, সেই ক্ষতিতে মুসলিমদেরকে আক্রান্ত হতে হয়েছে। এবং সেটা উহুদের ঘটনার একটি বড় শিক্ষা আমাদের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ যদি আমরা না মানি তাহলে কতভাবে কত রকমের ক্ষতি আমাদের উপর আসতে পারে। অনেক সময় বিভিন্ন বিষয়ে আমরা হিকমা জানতে চাই যে কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম নির্দেশ দিয়েছিলেন, বা নানা রকমের ব্যাখ্যার মাতালাশ করতে চাই যে কেন এই আমল আমরা করব, এর উপকারিতা কী ইত্যাদি ইত্যাদি। কিন্তু শুরুতেই একজন মুসলিমের মানসিকতা হওয়া উচিত এটা যে যখনই আমাদের সামনে স্পষ্ট হয়ে যাবে এই বিষয়টি আল্লাহর নির্দেশ কিংবা রাসুলের নির্দেশ, এরপর কোনো ধরনের সন্দেহ সংশয় না রেখে তার উপর আমাদের আমল করা উচিত। এটাই হচ্ছে মুমিনদের মানসিকতা যার সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবে আলোচনা করেছেন। উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অমান্য করার কারণে মুসলিমদেরকে খুবই চড়া ক্ষতি, চড়া মূল্য প্রদান করতে হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সংকীর্ণ গিরিপথে 50 জন তীরন্দাজকে ফিক্সড করে রেখেছিলেন এবং তাদেরকে বিস্তারিত নির্দেশ দিয়ে রেখেছিলেন যে কোনো অবস্থাতেই তোমরা এই স্থান ত্যাগ করবে না। কিন্তু যখন তারা দেখলেন যে মুসলিমরা বীর্য অর্জন করেছেন, গনিমতের মালামাল সেগুলো তারা সংগ্রহ করছেন, সেই অবস্থায় তারা সেখানে আর দৃঢ় থাকতে পারেননি এবং তাদের অধিকাংশই সেই স্থান ত্যাগ করে ময়দানে চলে আসেন। সেই অবস্থায় কাফেরদের সেনাপতি খালিদ বিন ওয়ালিদ এবং ইকরিমা তারা দেখলেন যে তাদের সামনে একটি সুবর্ণ সুযোগ। সেই সংকীর্ণ গিরিপথে অর্থাৎ সম্পূর্ণ বিপরীত দিক থেকে ঘুরে এসে তারা মুসলিমদের উপর হামলা পরিচালনা করলেন। এভাবে মুসলিমরা একদিকে সামনের দিক থেকে, আরেকদিকে পেছনের দিক থেকে, উভয় দিক থেকে কাফেরদের মাধ্যমে হামলার সম্মুখীন হলেন। মুসলিমরা ঘেরাও হয়ে গেলেন, সম্পূর্ণ ময়দানে চরম সংকট এবং বিশৃঙ্খলা দেখা দিল। কি ঘটছে সেটা অনেকেই বুঝতে পারছিলেন না। এর মধ্যে গুজব ছড়িয়ে পড়ল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হয়েছে, তিনি নিহত হয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিহত হয়েছেন এই সংবাদ ছড়িয়ে পড়েছে এবং এটাকে সামলে নিয়ে ময়দানে দৃঢ় থাকা এটা কোনো সহজ বিষয় ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন সাহাবা ইকরামদের জন্য সব কিছু, তাদের জীবনের থেকেও দামি এবং মূল্যবান। তাদের সমস্ত বিষয়কে তারা সমর্পণ করেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, কাজেই সেটা তাদের জন্য ছিল একটি বিরাট কঠিন পরীক্ষা। সাহাবা ইকরামদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের কঠিনতম পরীক্ষার মাধ্যমে যাচাই করে নিয়েছেন, তাদের ইমানকে পরীক্ষা করেছেন। কোনো একটি বিষয়কে যদি আমরা প্রেশার দিই, চাপ দিই, আমরা দেখি যে একটা পয়েন্ট আসে, একটা সময় আসে যখন সেই বিষয়টি আর চাপ সহ্য করতে পারে না, সেটা ভেঙে যায়। বাঁকাতে বাঁকাতে কোনো একটি বিষয় একটা পয়েন্টে এসে সম্পূর্ণভাবে ভেঙে যায়। সেই ভেঙে যাওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ ব্রেকিং পয়েন্টের আগ পর্যন্ত সর্বোচ্চ সহনীয় প্রেশার দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরামদের ইমানকে পরীক্ষা করেছেন এবং সেই রকম কঠিন চাপকে সহ্য করে ইমানের উপরে দৃঢ় থাকা, যেরকম পরীক্ষা সাহাবায়ে কেরাম তারা দিয়েছেন, সেটা বোঝাও অনেক সময় আমাদের জন্য সম্ভব নয়। উহুদের ময়দানে সেই রকম কঠিন পরীক্ষায় সাহাবিদের মধ্যে তিনটি দল, তিনটি গ্রুপ সৃষ্টি হলো। প্রথম দল তারা দৃঢ় থাকলেন এবং তারা বলছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও বা তিনি নিহত হয়ে থাকেন কিন্তু আল্লাহ তো নিহত হননি, আল্লাহ তো চিরঞ্জীব। এবং তারা বারবার বলছিলেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন কাবলিহি রুসুল আফা ইম্মাতা আও কুতিলান কালাবতুম আলা আকাবিকুম। তারা বারবার বলছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো একজন রাসুল ছাড়া আর কিছুই নন, তিনি যদি নিহত হয়েও থাকেন কিংবা যদি তাকে হত্যা করাও হয়ে থাকে, তার আগেও তো বহু রাসুল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তারা মৃত্যুবরণ করেছেন। এবং তারা বলছিলেন যদি তিনি নিহত হয়েও থাকেন এ অবস্থায় কি আমরা তার দিন ছেড়ে দেব, সেই দিন তো ধ্বংস হয়ে যায়নি, কিংবা যে আল্লাহর ইবাদত আমরা করি সেই আল্লাহ তিনি তো মৃত নন, তিনি তো চিরঞ্জীব। কাজে এই কথাগুলোকে বারবার স্মরণ করিয়ে দিয়ে মুসলিমদের একটি দল তারা উহুদের ময়দানে দৃঢ় থাকছিলেন এবং দৃঢ় থাকার মাধ্যমে ঈমান কী জিনিস, ত্যাগ কী জিনিস, তার উজ্জ্বল দৃষ্টান্ত পরবর্তী সমস্ত মুসলিম উম্মতের সামনে তারা রেখে গিয়েছেন। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করতে গিয়ে একের পর এক সাহাবী তারা নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন, শাহাদাত বরণ করেছেন, তারা নিজেদের দেহকে ঢাল বানিয়ে শহীদ হয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আনসারদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন, চুক্তি নিয়েছিলেন, শপথ নিয়েছিলেন আকাবাতে। সেখানে তিনি তাদের কাছ থেকে কসম নিয়েছিলেন যে তোমরা বারবার ভেবে দেখো, সেইভাবে আমাকে তোমাদের সুরক্ষা প্রদান করতে হবে যেভাবে তোমরা তোমাদের নিজেদের জীবনকে রক্ষা করো, যেভাবে তোমরা তোমাদের নিজেদের স্ত্রী সন্তানকে রক্ষা করে থাকো। সাহাবায়ে কেরাম সেই কথার উপরে একমত হয়েছিলেন একটি বিনিময়ের আশায়, সেটা হচ্ছে জান্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করতে গিয়ে একের পর এক 7 জন আনসারি সাহাবি সেখানে মৃত্যুবরণ করেছেন। অর্থাৎ সেই আঘাতগুলো যখন কিনা কাফিররা চতুর্দিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে ফেলেছিল, সেই চরম সংকটময় অবস্থায় সেই আঘাতগুলো যদি সাহাবিদের গায়ে না এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে লাগতো তাহলে হয়তোবা সেটা আল্লাহ রাসূলকে শহীদ করে দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের সামনে সেখানে একের পর এক 7 জন আনসারি সাহাবি তারা শাহাদাত বরণ করেন। মুহাজিরদের মধ্যে দুইজন সেখানে উপস্থিত ছিলেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু এবং তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই চরম সংকটময় মুহূর্তের যে ঘটনা সহিহ মুসলিমের একটি হাদিসে সেটা বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ যুদ্ধের দিন কেবলমাত্র 7 জন আনসার এবং 2 জন মুহাজির সাথীসহ অবরুদ্ধ হয়ে পড়েন। কুরাইশরা চতুর্দিক থেকে তাকে ঘেরাও করে ফেলে, বেষ্টন করে ফেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় বলছিলেন, কে আমার পক্ষ থেকে শত্রুদেরকে প্রতিহত করবে তার জন্য রয়েছে জান্নাত। বর্ণনাকারী বলছেন, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাটি এইভাবে বলেছেন, কে আমার পক্ষ থেকে শত্রুদেরকে প্রতিহত করবে সে জান্নাতে আমার সাথী হবে, সঙ্গী হবে। সেই অবস্থায় আনসারদের মধ্যে একজন ব্যক্তি অগ্রসর হয়ে যুদ্ধ শুরু করলেন, শহীদ হয়ে গেলেন। এরপর পুনরায় তারা তাকে বেষ্টন করে ফেলল। অনুরূপভাবে আরেকজন আনসারি এগিয়ে আসলেন। এভাবে একের পর এক 7 জন ব্যক্তি সেখানে শাহাদাত বরণ করলেন। পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 2জন সাথী, সেই মুহাজির 2জন সাথীকে লক্ষ্য করে বলেছিলেন, আমরা আমাদের সাথীদের প্রতি সুবিচার করতে পারিনি, সেই আনসারদের প্রতি, অর্থাৎ তারা শহীদ হয়ে গেলেন আর আমরা জীবিত থাকলাম। উহুদের ময়দানে সেই কঠিন অবস্থায় দ্বিতীয় আরেকটি দল সৃষ্টি হয়েছিল। যখন সেই গুজব রটে গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিহত হয়েছেন, সেই অবস্থায় তারা কী করবেন তারা বুঝে উঠতে পারছিলেন না, তারা কোনো শক্তি পাচ্ছিলেন না এবং সংশয়গ্রস্ত অবস্থায় তারা ছিলেন। তারা জানতেন না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোথায় আছেন, জীবিত না মৃত, কী অবস্থায় আছেন। তৃতীয় আরেকটি দল সাহাবায়ে কেরামদের মধ্যে সেই অবস্থায় তারা ময়দান ছেড়ে মদিনায় চলে এসেছিলেন এবং তারা মদিনাতেই ছিলেন, শেষ পর্যন্ত ওই অবস্থাতেই যুদ্ধ থেমে যায়। ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি তৃতীয় দলের মধ্যে সামিল ছিলেন। সেই তৃতীয় দল সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আলোচনা করেছেন, সূরা আলী ইমরান। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করে বলেছেন, ওয়ালাকাদ আফা আল্লাহু আনহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পূর্ণ আয়াতে তিনি বলছেন, الَّذِينَ تَوَلَّوْا مِنكُمْ يَوْمَ الْتَقَى الْجَمْعَانِ إِنَّمَا اسْتَزَلَّهُمُ الشَّيْطَانُ بِبَعْضِ مَا كَسَبُوا وَلَقَدْ عَفَا اللَّهُ عَنْهُمْ إِنَّ اللَّهَ غَفُورٌ حَلِيمٌ। যেই দিন দুই দল পরস্পরের মুখোমুখি হয়েছিল সেই দিন তোমাদের মধ্যে যারা পৃষ্ঠ প্রদর্শন করেছিল, যারা ময়দান ছেড়ে চলে গিয়েছিল, তাদের কোনো কাজের জন্য শয়তান তাদেরকে পদস্খলন ঘটিয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাকাদ আফা আল্লাহু আনহুম, এবং আল্লাহ অবশ্যই তাদেরকে ক্ষমা করেছেন। ইন্নাল্লাহ গাফুরুন হালিম, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাপরায়ণ এবং পরম সহনশীল। কাজেই সেই বিষয়ের সারমর্ম এটাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিয়ে তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে তিনি সাহাবীদের সেই ভুলকে ক্ষমা করে দিয়েছেন। যেহেতু কোরআনের আয়াতের মাধ্যমে সুস্পষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন তিনি তাদেরকে ক্ষমা করে দিয়েছেন, কাজেই সেই ঘটনার প্রেক্ষিতে তাদেরকে সমালোচনা করা কিংবা অভিযোগ করার কোনো সুযোগ পরবর্তী কোনো ব্যক্তির জন্য খোলা নেই। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিয়েছেন সেখানে আমাদের বলার কিছু অবশিষ্ট থাকতে পারে না। উহুদের পরবর্তী ইতিহাস সংশ্লিষ্ট বিভিন্ন ঘটনায় আমরা দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি সাহাবীদেরকে নিয়ে বের হয়েছিলেন সেই রকম সময়ে তিনি মদিনায় অনুপস্থিত থাকার কারণে আমির হিসেবে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে নিযুক্ত করে গিয়েছিলেন এবং এরকম 2টি ঘটনা রয়েছে। গাতাফানে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিযানে বের হয়েছিলেন সেই অবস্থায় 11 দিনের জন্য তিনি মদিনার বাইরে ছিলেন এবং তখন ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন মদিনার আমির। জাতার রিকা সেই অভিযানে 15 দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার বাইরে ছিলেন এবং সেই অবস্থায় ওসমান রাদিয়াল্লাহু আনহু এবং সেই অবস্থায় ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন মদিনার আমির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার বাইরে থাকলে বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তিকে আমির হিসেবে নিযুক্ত করে গিয়েছিলেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু 2 বার সেই সম্মান লাভ করেছেন। এবার আমরা যাচ্ছি পরবর্তী ঘটনা, হুদাইবিয়ার ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ওসমান রাদিয়াল্লাহু আনহুর ঘটনা আলোচনার প্রসঙ্গে। এবং হুদাইবিয়ার ঘটনা এটা হচ্ছে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তার জীবনের সঙ্গে সংশ্লিষ্ট সবচেয়ে বিখ্যাত ঘটনাগুলোর একটি। এই ঘটনার পটভূমি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি স্বপ্ন দেখলেন, তিনি দেখলেন যে তিনি তাওয়াফ করছেন, হজ করছেন এবং মাথার চুল পর্যন্ত মুন্ডন করছেন। এবং আমরা জানি যে নবীদের স্বপ্ন সেটা সত্য, সেটা বাস্তব। তাদের স্বপ্ন অন্য যে কোনো মানুষের স্বপ্নের মতো নয়, নবীদের স্বপ্ন ওহির অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন দেখলেন তিনি তাওয়াফ করছেন, কিন্তু সেটা কোন বছরে ঘটবে তার কোনো উল্লেখ সেখানে ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবীদেরকে জানিয়ে দিলেন যে তিনি তাওয়াফ করছেন, সেই অবস্থায় সাহাবীদের মধ্যেও বিরাট আনন্দ এবং খুশির আমেজ ছড়িয়ে পড়ল। কারণ মদিনায় আসার পর থেকেই সাহাবায়ে কেরাম তারা মক্কায় যেতে পারছিলেন না, হজ কিংবা উমরা করা তাদের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই স্বপ্নের ভিত্তিতে সাহাবা একরাম তারা রওনা হয়ে গেলেন। 1400 জন সাহাবি তারা রওনা হলেন, এমনকি কুরবানির পশুগুলোকে পর্যন্ত এমনকি কুরবানির পশুগুলোকে পর্যন্ত তাদের সাথে নিয়ে তারা যাচ্ছিলেন। তারা যুদ্ধের উদ্দেশ্যে আসেননি, যুদ্ধের জন্য যে অস্ত্রশস্ত্র প্রয়োজন সেই রকম কোনো অস্ত্রও তারা বহন করছিলেন না। সাধারণ একজন মুসাফির যেরকম অস্ত্র রাখে সেগুলো নিয়ে তারা আসছিলেন, এবং কুরবানি করার জন্য যেরকম ছুরি প্রয়োজন এতটুকু পর্যন্ত তাদের সাথে ছিল। এবং তারা আশা করছিলেন যে কুরাইশরা হয়তোবা তাদেরকে সুযোগ প্রদান করবে, তারা হজ করবেন, উমরা করবেন, এবং তারা হজ পালন করে আবার মদিনায় ফেরত যাবেন। কিন্তু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবা ইকরামদেরকে নিয়ে মক্কার কাছাকাছি চলে আসলেন, সেই অবস্থায় কুরাইশদের পক্ষ থেকে বাধা এবং বিরোধিতাকে উপস্থাপন করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রথমে যে ব্যক্তিকে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছিলেন তিনি ছিলেন খারাশ ইবনে উমাইয়া আল খুজাই। তার বাহন উটকে হত্যা করে দেওয়া হলো, এমনকি তাকেও হত্যার উপক্রম করা হলো। সেই অবস্থায় তিনি ফেরত আসলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এই সংবাদ জানালেন। কাজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদেরকে নিয়ে পরামর্শ করছিলেন এবং ভাবছিলেন যে প্রতিনিধি হিসেবে কাকে পাঠানো যায় যে কিনা স্পষ্টভাবে তুলে ধরবে মুসলিমরা শুধুমাত্র কাবা তাওয়াফ করতে এসেছেন, আল্লাহর ঘর জিয়ারত করতে এসেছেন, কোনো যুদ্ধের উদ্দেশ্যে তারা আসেননি। সেই অবস্থায় প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওমরকে পাঠাতে যাচ্ছিলেন, কিন্তু ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি নিজের পক্ষ থেকে অপারগতা পেশ করলেন। তার যে গোত্র বনু আদি সেটি ছিল খুবই ছোট একটি গোত্র কুরাইশদের মধ্যে, কাজেই এরকম একটি ছোট গোত্র বড় বড় কুরাইশ নেতৃবৃন্দের বিপরীতে তাকে সুরক্ষা প্রদান করতে অক্ষম হয়ে যাবে, সেই বিষয়টি উল্লেখ করে ওমর নিজের অপারগতা পেশ করছিলেন এবং তিনি ওসমান রাদিয়াল্লাহু আনহুর পক্ষে সুপারিশ করেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি চাইলে আপনার কাছে এমন একজন ব্যক্তির পক্ষে প্রস্তাব পেশ করতে পারি যাকে মক্কায় অত্যন্ত উচ্চ সম্মান সহকারে বিবেচনা করা হয়ে থাকে এবং মক্কায় যার আত্মীয় স্বজন রয়েছে যারা তাকে সুরক্ষা প্রদান করতে পারবে, এবং সেই ব্যক্তি হচ্ছে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহুর প্রস্তাবকে গ্রহণ করলেন এবং ওসমানকে বললেন যে তুমি কুরাইশদের কাছে যাও এবং তাদের কাছে গিয়ে বলো যে আমরা যুদ্ধ করতে আসিনি, বরং আমরা এসেছি আল্লাহর ঘরের দর্শনার্থী হিসেবে সেটাকে জিয়ারত করতে এবং এই স্থানের সম্মানকে আরও বৃদ্ধি করতে, এমনকি আমাদের সঙ্গে কুরবানির পশুগুলোকে আমরা নিয়ে এসেছি, আমরা সেগুলোকে কুরবানি করবো এবং এরপর আমরা ফেরত যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহির প্রতিনিধি হিসেবে ওসমান রাদিয়াল্লাহু তিনি কুরাইশদের কাছে গেলেন এবং মক্কার নিকটবর্তী বালদা নামক যে স্থান সেখানে গিয়ে তিনি কুরাইশদেরকে পেলেন। কুরাইশে তাকে থামালো এবং বলল তুমি কোথায় যাচ্ছ? ওসমান বললেন আল্লাহ রাসূল আমাকে তোমাদের কাছে পাঠিয়েছেন, এবং সেই অবস্থায় ওসমান রাদিয়াল্লাহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহির সেই প্রস্তাবগুলো তাদের সামনে পেশ করলেন। প্রথমে তিনি পেশ করলেন, তিনি বললেন আল্লাহ রাসূল আমাকে তোমাদের কাছে এই কারণে পাঠিয়েছেন যে তোমরা ইসলামে দাখিল হয়ে যাও, আল্লাহ এবং ইসলামের দিকে তোমরা আসো, আল্লাহর দিনে প্রবেশ করো, কারণ আল্লাহ তার দিনকে বজায় রাখবেন, বিজয়ী করবেন এবং তার নবীকে বিজয় প্রদান করবেন। অপর প্রস্তাব পেশ করে ওসমান রাদিয়াল্লাহু বললেন যে তোমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহির বিরোধিতা করো না, তাকে ছেড়ে দাও, বরং অন্য লোকেরা তার বিরোধিতা করুক, এবং সেই অন্য লোকেরা তারা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহির উপরে বিজয়ী হয়ে যায় সেই ক্ষেত্রে তোমরা যা চাচ্ছ সেটাই বাস্তবায়িত হবে, আর যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহির অন্য লোকেদের উপরে বিজয়ী হন সেই ক্ষেত্রে তখনও তোমাদের সামনে সুযোগ থাকবে, হয় তোমরা ইসলামে প্রবেশ করতে পারো অথবা চাইলে তখনও আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হতে পারো, এবং সেই ক্ষেত্রে তোমাদের বর্তমান যে শক্তি ক্ষমতা সেটা সম্পূর্ণভাবেই অক্ষত থেকে যাবে। ওসমান বললেন তাদেরকে তাদের অতীত যুদ্ধের ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে যে যুদ্ধ তো তোমাদেরকে সম্পূর্ণভাবে ধ্বংস করে ফেলেছে এবং তোমাদের নেতৃত্বকে নিহত করেছে। এভাবে ওসমান রাদিয়াল্লাহু তাদেরকে উত্তম প্রস্তাবগুলোই পেশ করে যাচ্ছিল, কিন্তু কুরাইশরা তাদের যে বিরোধিতা সেটা ছিল কোনো যুক্তির উপরে নয়, সত্যের উপরে নয়, বরং একপাক্ষিক অন্ধ বিরোধিতা, একগুয়েমি, অহংকার এবং জিদের বশবর্তী হয়ে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলামকে বিরোধিতা করে আসছিল। কাজেই তারা বলল যে তুমি যা বলার বলেছ আমরা শুনেছি, কিন্তু এগুলো কখনোই ঘটবে না, আমরা কখনোই ইসলাম কবুল করব না, কাজেই তুমি ফেরত যাও এবং তোমার সাথীকে জানিয়ে দাও যে তিনি এখানে আসতে পারবেন না, তাকে আমরা অনুমতি দিচ্ছি না। এরকম একটি অবস্থায় আবান ইবনে সাঈদ ইবনে আল আস তিনি উঠে দাঁড়ালেন এবং ওসমানকে স্বাগত জানালেন এবং তিনি বললেন আমি তাকে নিরাপত্তা প্রদান করছি। আবান বললেন আমি জানি তুমি কি চাও এবং তোমাকে আমি সেটা প্রদান করব। অর্থাৎ আবান তিনি একটি সুযোগ দিচ্ছিলেন ওসমান রাদিয়াল্লাহুর প্রতি যে তিনি তাকে নিরাপত্তা দিবেন এবং তাকে মক্কার ভেতরে নিয়ে যাবেন, সেখানে গিয়ে চাইলে ওসমান তিনি তাওয়াফ করতে পারবেন, আল্লাহর ঘর জিয়ারত করতে পারবেন। সেরকম একটি বিষয়ে আবান প্রস্তাব দিয়ে, নিরাপত্তা দিয়ে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে মক্কার ভেতরে রওনা হয়ে গেলেন। এবং যে বাহনে, যে ঘোড়ার উপরে তারা উভয়ে আরোহণ করেছিলেন, সেখানে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে তিনি সামনে বসালেন এবং আবান তিনি পেছনে বসলেন। এভাবে ওসমান রাদিয়াল্লাহু আনহু নিরাপত্তা লাভ করে মক্কায় প্রবেশ করলেন এবং মক্কায় গিয়ে প্রত্যেক কুরাইশ নেতার সঙ্গে ওসমান সাক্ষাৎ করলেন। আবু সুফিয়ানের সঙ্গে সাক্ষাৎ করলেন, সাফওয়ান ইবনে উমাইয়া তার সঙ্গে সাক্ষাৎ করলেন এবং অন্যান্য ব্যক্তিদের সঙ্গেও সাক্ষাৎ করলেন। তারা সকলেই একই কথা বলল যে আমরা মুহাম্মদকে মক্কায় প্রবেশের কোনো সুযোগ প্রদান করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মক্কায় আসার সুযোগ দেওয়া হচ্ছে না, তাকে তাওয়াফ করার সুযোগ দেওয়া হচ্ছে না, সাহাবিদেরকে প্রবেশ করার সুযোগ দেওয়া হচ্ছে না, তাদেরকে তাওয়াফ করার সুযোগ দেওয়া হচ্ছে না। কিন্তু সেই অবস্থায় মুশরিকরা একটি অদ্ভুত প্রস্তাব পেশ করলো। তারা বলল যে ওসমান, তুমি চাইলে তুমি তাওয়াফ করতে পারো। এটি ছিল মূলত কুরাইশদের পক্ষ থেকে একটি চতুর প্রস্তাব, কারণ এর মাধ্যমে তারা মুসলিমদের ঐক্যে ফাটল ধরাতে ইচ্ছুক ছিল। এবং এই বিষয়টি বর্তমান সময়েও আমরা দেখতে পাই যে ইসলামের শত্রুরা তারা মুসলিমদের একটি দলকে চরমভাবে জুলুম অত্যাচারের সম্মুখীন করে এবং আরেকটি দলকে নানা রকমের প্রস্তাব প্রলোভন দেখিয়ে কিনে নেওয়ার চেষ্টা করে। এবং এর উদ্দেশ্য কখনোই ইসলামের প্রতি কোনো ভালোবাসা তাদের আছে এমন নয়, বরং মুসলিমদের ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করা। ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি একজন বিচক্ষণ ব্যক্তি ছিলেন এবং তিনি তাদের সেই প্রস্তাবকে ফিরিয়ে দিলেন এবং তিনি বললেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফ না করবেন আমি কিছুতেই তাওয়াফ করতে পারি না। ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি মক্কায় ভেতরে প্রবেশ করেছিলেন এবং সেখানে গিয়ে বিভিন্ন নেতার সঙ্গে সাক্ষাৎ করছিলেন, প্রস্তাব পেশ করছিলেন। এই কাজগুলোতে বেশ সময় লেগে যাচ্ছিল এবং সেই সময়ে মক্কায় যারা দুর্বল মুসলিম ছিলেন, অর্থাৎ কাফেরদের মাধ্যমে যারা অবরুদ্ধ, বন্দী, নির্যাতিত মুসলিম ছিলেন, তাদের কাছেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসমানের মাধ্যমে বার্তা পাঠিয়ে দিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সালাম, যে বার্তা, সেটা ওসমান পৌঁছে দিচ্ছিলেন এবং তাদেরকে সুসংবাদ দিয়ে বলছিলেন যে আল্লাহ রাসূলের কাছ থেকে সালাম গ্রহণ করো, তোমাদের জন্য সুসংবাদ, অচিরেই তোমাদের এই দুর্ভোগের সমাপ্তি ঘটবে। এদিকে মক্কার ভেতরে কী ঘটছে সেই সংবাদ লাভ করার কোনো সুযোগ হুদাইবিয়াতে অবস্থিত সাহাবা একরাম তাদের কাছে ছিল না। কাজে সেই অবস্থায় একটি গুজব ছড়িয়ে পড়ল যে হয়তোবা ওসমানকে বন্দি করে রাখা হয়েছে কিংবা তাকে হত্যা করা হয়েছে। সেই রকম সংবাদের প্রেক্ষিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সমস্ত সাহাবা ইকরামদেরকে একত্রিত করলেন একটি বৃক্ষের নিচে এবং সেখানে তাদের কাছ থেকে শপথ নিলেন, বাইয়াত নিলেন এই কথার উপরে যে যদি ওসমানকে হত্যা করা হয়ে থাকে তার বিপরীতে আমরা সবাই যুদ্ধ করব, মৃত্যু না হওয়া পর্যন্ত আমরা যুদ্ধ করব, কেউ ময়দান থেকে পালিয়ে যাব না। সেই অবস্থায় কেবলমাত্র একজন মুনাফিক বাদে সমস্ত উপস্থিত সাহাবা একরাম তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে মৃত্যু পর্যন্ত যুদ্ধ করার বাইয়াত প্রদান করলেন এবং এটাই ছিল সেই বাইয়াতুর রিদওয়ান যা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনে আলোচনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম فَمَن نَّكَثَ فَإِنَّمَا يَنكُثُ عَلَىٰ نَفْسِهِ وَمَن أَوْفَىٰ بِمَا عَاهَدَ عَلَيْهُ اللَّهَ فَسَيُؤْتِيهِ أَجْرًا عَظِيمًا। যারা আপনার কাছে আনুগত্যের শপথ করেছে, বাইয়াত করেছে, তারা তো আল্লাহর কাছেই আনুগত্যের শপথ করেছে, আল্লাহর হাত তাদের হাতের উপরে রয়েছে। অতএব যে শপথ ভঙ্গ করে অতি অবশ্যই সে তা নিজের ক্ষতির জন্য করে এবং যে আল্লাহর সঙ্গে করা সেই ওয়াদাকে পূরণ করে আল্লাহ অবশ্যই তাকে মহা পুরস্কার প্রদান করবেন। কাজেই আমরা দেখতে পাচ্ছি যে সম্পূর্ণ বাইয়াত নেওয়ার এই যে ঘটনাটি, এই ঘটনাটি সংঘটিত হয়েছে ওসমান রাদিয়াল্লাহু আনহুর খাতিরে। ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি গিয়েছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিনিধি হিসেবে। তার কোনো খবর পাওয়া যাচ্ছিল না এবং একটি সংবাদ আসলো যে হয়তোবা তাকে হত্যাই করে ফেলা হয়েছে। সেই অবস্থায় ওসমানের পক্ষে প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবিদের কাছ থেকে বাইয়াত নিয়েছেন। কাজী এই বিষয়টি ওসমান রাদিয়াল্লাহু আনহুর উচ্চ মর্যাদার একটি সুস্পষ্ট নিদর্শন। এবং যখন বাইয়াত নেওয়া হচ্ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে সাহাবায়ে কেরাম বাইয়াত নিচ্ছিলেন, সেই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অপর হাতকে সেখানে স্থাপন করলেন এবং তিনি বললেন, এটা হচ্ছে ওসমানের হাত ওসমানের পক্ষ থেকে। কাজেই একমাত্র ব্যক্তি হিসেবে আমরা যাকে দেখতে পাচ্ছি সম্পূর্ণ ইতিহাসে, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, তিনি হচ্ছেন সেই একক ব্যক্তি। এটা তার একক মর্যাদা যার পক্ষে স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত রেখে বলেছেন, এটা হচ্ছে ওসমানের হাত। তিরমিজিতে উল্লেখিত হাদিসে আমরা দেখতে পাই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, বাইয়াতুর রিদওয়ান সেই ঘটনা ঘটল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন যে ওসমান ইবনে আফফান সে আল্লাহ রাসুলের পক্ষ থেকে কাজে নিয়োজিত, সে মক্কার লোকেদের কাছে প্রেরিত। এরপর তিনি লোকেদের কাছ থেকে বায়াত নিলেন এবং তার এক হাতকে অপর হাতের উপরে স্থাপন করলেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে উসমানের পক্ষে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নিজের হাতকে স্থাপন করলেন, আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত উপস্থিত সমস্ত ব্যক্তিদের হাতের থেকে উত্তম ছিল। কাজেই এই ঘটনায় সুস্পষ্টভাবেই উসমান রাদিয়াল্লাহু আনহুর উচ্চ মর্যাদা আমাদের সামনে উঠে আসে। কিন্তু এরপরেও যখন আমরা সেই ফিতনার ঘটনাগুলোতে চলে যাই, যখন সেই বিভ্রান্ত ফিতনাবাজ ব্যক্তিরা উসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে নানা রকমের ভ্রান্ত অভিযোগ উপস্থাপন করছিল, তারা অভিযোগ উপস্থাপন করে বলছিল যে সেই বায়াতের সময় উসমান তিনি তো উপস্থিত ছিলেন না। কত ভ্রান্ত এবং অন্ধ অভিযোগ হতে পারে সেগুলো! যেই উসমানের কারণে সম্পূর্ণ বায়াতের ঘটনা ঘটল, যার পক্ষে হাত রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এটা হচ্ছে উসমানের হাত, তার ব্যাপারে সেখানে অনুপস্থিত থাকার বিষয়টিকে অভিযোগের মতো করে কিভাবে উপস্থাপন করা যেতে পারে। সেই বায়াতুর রিদওয়ানের ব্যক্তিদের সম্পর্কে প্রশংসা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে আয়াত নাজিল করেছেন। لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة فعلم ما في قلوبهم فأنزل السكينة عليهم وأثابهم فتحا قريبا الله سبحانه وتعالى তাদের প্রতি খুশি হয়েছেন, সন্তুষ্ট হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, আল্লাহ মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়েছেন যখন তারা সেই বৃক্ষের নিচে আপনার কাছে বাইয়াত করেছিল। পরবর্তী ঘটনা মক্কা বিজয়ের সময়ের একটি ঘটনা, যেখানে উসমান রাদিয়াল্লাহু আনহুর একটি সুপারিশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কবুল করেছেন। মক্কা বিজয়ের সেই প্রেক্ষিতে আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাধারণভাবে সমস্ত মক্কাবাসীদেরকেই ক্ষমা করে দিয়েছিলেন, সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছিল সমস্ত মুসলিমদের প্রতি। কিন্তু একটি বিশেষ তালিকা ছিল যেখানে চিহ্নিত এবং বিশেষভাবে অপরাধী কিছু ব্যক্তি, তাদের প্রতি শাস্তির ঘোষণা ছিল, তাদেরকে সেই সাধারণ ক্ষমার আওতার বাইরে রাখা হয়েছিল। এরকম একজন ব্যক্তি ছিল আবদুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারা। সে উসমান ইবনে আবু সাইবা তিনি বর্ণনা করে বলেছেন, মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চারজন পুরুষ এবং দুইজন নারী ব্যতীত অন্য সবাইকে নিরাপত্তা প্রদান করলেন এবং তিনি তাদের নামও ঘোষণা করলেন। আবদুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারা সেই চার ব্যক্তির মধ্যে অন্তর্ভুক্ত একজন ব্যক্তি ছিলেন। আবদুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারা তিনি জীবন রক্ষা করার জন্য উসমানের কাছে এসে আত্মগোপন করলেন। এরপর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত মানুষদের কাছ থেকে বায়াত গ্রহণের জন্য সকলকে আহ্বান জানালেন, সেই অবস্থায় উসমান তাকে সাথে করে নিয়ে আসলেন এবং তাকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থিত করলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আবদুল্লাহর বায়াতকে গ্রহণ করুন, আপনি আবদুল্লাহর আনুগত্য গ্রহণ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিয়েছিলেন যে চারজন ব্যক্তি, যাদের মধ্যে আবদুল্লাহ ইবনে সাদের নামও ছিল, যে তাদেরকে যেখানে পাওয়া যাবে সেই অবস্থাতেই তাদেরকে হত্যা করতে হবে। কাজী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার আনুগত্যের শপথ গ্রহণ করছিলেন না, তিনি চুপ ছিলেন, বিরত ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাথা উঠালেন এবং তিনবার আবদুল্লাহর দিকে তাকালেন এবং প্রত্যেকবারই তিনি বায়াত গ্রহণ করতে অস্বীকার করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময়ে চুপ ছিলেন এবং সময় নিচ্ছিলেন। এভাবে তৃতীয়বারের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বায়াত গ্রহণ করলেন। শেষ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে উপস্থিত সাহাবীদেরকে ডেকে বললেন, তোমাদের মধ্যে কি এমন কোনো বিজ্ঞ ব্যক্তি ছিল না যে যখন তোমরা দেখলে যে আমি তার বায়াত গ্রহণ করছি না তখন তোমরা তাকে হত্যা করতে? তখন সাহাবায়ে কেরাম তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অন্তরের কথা সেটা তো আমরা বুঝতে পারিনি এবং যদি আপনি চোখ দিয়েও আমাদেরকে ইশারা করতেন সেই ক্ষেত্রে আমরা এটাকে কার্যকর করতাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছিলেন, ইন্নাহু লা ইয়ামবাগি লিনাবিয়্যিন আন তাকুনা লাহু খায়িনাতুল আয়ুন, যে কোনো নবীর জন্য এটা শোভনীয় নয় যে তিনি চোখের ইঙ্গিতেও কোনো আমানতের খেয়ানত করবেন। সুতরাং এই ঘটনার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে চিহ্নিত অপরাধী, যাদের উপর শাস্তি নির্দিষ্ট, সেই তালিকাভুক্ত হওয়ার পরেও উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি যখন আবদুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ তার পক্ষে সুপারিশ পেশ করলেন, শেষ পর্যন্ত সে ক্ষমা পেয়ে গেল। পরবর্তী ইতিহাসে আমরা দেখতে পাই যে আবদুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ সে একজন ভালো মুসলিম হয়েছিল এবং পরবর্তী খলিফারা তাদেরকে খিলাফতের কাজে যুক্ত করেছিলেন। ওমর ইতলানু সময়ে সে খিলাফতের কাজে যুক্ত ছিল, সরকারি কাজে যুক্ত ছিল এবং ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তার সময়ে আবদুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ সে মিশরের গভর্নর হয়েছিল। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তার পরবর্তীতে ওসমান রাদিয়াল্লাহু আনহু তাকে গভর্নর হিসেবে নিযুক্ত করেছিলেন। আবদুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারা তার অপরাধ কী ছিল, কেন তাকে এরকম বিশেষ শাস্তিপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে যাদের জন্য মৃত্যুদণ্ড নির্দিষ্ট সেই তালিকাভুক্ত কেন করা হয়েছিল? আবদুল্লাহ ইবনে সাদ সেই ব্যক্তি প্রথমে মুসলিম ছিল, এমনকি ওহী লেখক হিসেবেও সে নিযুক্ত ছিল, কিন্তু পরবর্তীতে শয়তান তাকে বিভ্রান্ত করে ফেলে এবং সে মুরতাদ হয়ে যায়। সেই অবস্থায় সে পলায়ন করে, কাজেই মুরতাদ হয়ে যাওয়ার কারণে, মুসলিমদের সঙ্গে প্রতারণা করার কারণে শাস্তি হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য মৃত্যুদণ্ড নির্দিষ্ট করেছিলেন। এবং যখন আবদুল্লাহ সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে উপস্থিত হলো, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সময় নিচ্ছিলেন যে যদি কোনো সাহাবি এসে তাকে হত্যা করে ফেলত, কিন্তু শেষ পর্যন্ত সে ক্ষমা পেয়ে গেল। পরবর্তীতে সে তওবা করে নিজের ভুল বুঝতে পারে এবং একজন ভালো মুসলিম হিসেবে বাকি জীবন কাটিয়েছিল। আবদুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারা সে ওসমান রাদিয়াল্লাহু আনহুর দুধ ভাই ছিল। ওসমান রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালে যখন আফ্রিকা বিজয়ের অভিযানগুলো পরিচালনা করা হচ্ছিল, সেই অবস্থায় আবদুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারা সে মিশরের গভর্নর হিসেবে নিযুক্ত ছিল এবং তার নেতৃত্বে সে একটি শক্তিশালী মুসলিম নৌবাহিনী গঠন করতে সক্ষম হয়। এবং বর্তমানে লিবিয়ার অন্তর্ভুক্ত ত্রিপোলি অঞ্চলটি, সেটাকে ইসলামী খিলাফার অন্তর্ভুক্ত করা হয়েছিল আবদুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারা তার গভর্নর থাকা অবস্থায়। পরবর্তীতে ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময়ে পরিচালিত বিজয় অভিযানগুলো সম্পর্কে যখন আমরা আলোচনা করব, সেই ক্ষেত্রে এই ঘটনাগুলো আমরা বিস্তারিতভাবে উল্লেখ করব ইনশাআল্লাহ। এবারে আমরা চলে যাচ্ছি আমাদের আলোচনার শেষের দিকের অংশ এবং মদিনার জিহাদের সঙ্গে সংশ্লিষ্ট আরেকটি ঘটনা, তাবুকের যুদ্ধের ঘটনা। নবম হিজরিতে তাবুকের যুদ্ধের যে ঘটনা, সেই পরিস্থিতি সৃষ্টি হয়েছিল এবং এটি এমন একটি ঘটনা যেখানে কৃতিত্ব প্রদর্শন করার মাধ্যমে, শ্রেষ্ঠত্ব প্রদর্শন করার মাধ্যমে ওসমান রাদিয়াল্লাহু আনহু এগিয়ে গিয়েছেন এবং সেখানে সেই ক্ষেত্রে তিনি নিজের শ্রেষ্ঠত্বকে প্রদর্শন করেছেন। তাবুকের পটভূমি সম্পর্কে আমরা স্মরণ করতে পারি যে আরবের যে ভূমি, জাজিরাতুল আরবের যে ভূমি, সেই প্রসঙ্গে সেই ভূমির দিকে রাজত্ব বিস্তারের ক্ষেত্রে পারস্য বা রোমান কেউই আগ্রহী ছিল না। সেটি একটি অনুর্বর অঞ্চল, গোত্রভিত্তিক সমাজ, অধিকাংশ অঞ্চলই মরুভূমি, সেখানে কোনো ফল ফসল আদি ভালো উৎপন্ন হয় না। কিন্তু মক্কা বিজয়ের পর যখন কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত বিচ্ছিন্ন আরব গোত্রগুলোকে একত্রিত করছিলেন, এক পতাকা ইসলামের নিচে তাদেরকে একত্রিত করছিলেন এবং একটি শক্তিশালী ইসলামী রাষ্ট্র ধীরে ধীরে যার সীমানা বিস্তৃত হচ্ছিল, সেই অবস্থায় হেরাকল রোমান সম্রাট সে নিজের বিপদ টের পেল। হেরাকেলের যে পটভূমি ইত্যাদি বিষয়গুলো আমাদের পূর্বের আলোচনাতে বিস্তারিতভাবেই এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠি দিয়ে তাকে ইসলামের দাওয়াত পেশ করেছিলেন, পরবর্তীতে মুতার যুদ্ধ সংঘটিত হয়েছিল এবং তারই ধারাবাহিকতায় তাবুকের যুদ্ধের প্রেক্ষাপট সৃষ্টি হলো। খবর আসলো রোমান সৈন্যরা তার একত্রিত হচ্ছে, রোমান সম্রাটের নির্দেশের অপেক্ষায় তারা রয়েছে, সম্রাট নির্দেশ দিলেই তারা মুসলিমদের উপর আক্রমণ পরিচালনা করবে। এই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় অলস বসে না থেকে সাহাবিদেরকে নিয়ে একত্রিত হলেন এবং নিজেই বের হওয়ার সিদ্ধান্ত নিলেন। যেই দিকে আরব সীমান্ত, যেখানে রোমানদের এলাকা, সেই উদ্দেশ্যে দীর্ঘ সফর এবং বিভিন্ন পরিস্থিতির কারণে সেটা ছিল মুসলিমদের জন্য এক বিরাট পরীক্ষা। সময়টি ছিল প্রচণ্ড গরমের সময়, সেই শুষ্ক মরুর বুকে প্রচণ্ড উত্তাপের মাঝে সফর করা, এত দীর্ঘ সফর এটা কখনোই সহজ কোনো বিষয় ছিল না। আরেকদিকে সেই সময়ে কিছু খরা এবং অনাবৃষ্টি দেখা দিচ্ছিল এবং অবশিষ্ট যেই ফসল ছিল সেই ফসল ঘরে তোলার একটি পরিস্থিতি তখন ছিল। অর্থাৎ যদি তখন তারা অভিযানে বের হন, বাইরে বের হয়ে যান, তাহলে এই ফসলগুলোকে তারা আর ঘরে তুলতে পারবেন না। কাজেই বিভিন্ন দিক থেকে পরীক্ষা তাদের সামনে এসে উপস্থিত হচ্ছিল। তার মধ্যে আরেকটি পরীক্ষা ছিল যে এই যুদ্ধে অর্থ ব্যয়ের এক বিশাল ধাক্কা ছিল। যুদ্ধ মানেই অর্থ ব্যয়ের এক বিশাল খাত, বিশাল খরচ। শক্তিশালী রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময়ে যতগুলো যুদ্ধে মুসলিমদের যা সৈন্য সমাবেশ হয়েছিল তার থেকেও বেশি, অর্থাৎ 30,000 সৈন্যের এক বিশাল বাহিনী জমায়েত করেছিলেন এবং এত বড় মুসলিমদের একটি বাহিনী তাদের জন্য, তাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত করা, তার যে বিশাল খরচ সেটা এক বিশাল পরীক্ষা ছিল মুসলিমদের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাস্তায় খরচ করার জন্য মুসলিমদেরকে উৎসাহিত করলেন, প্রত্যেকে তার সাধ্যমতো অবদান রাখতে শুরু করলো, এমনকি মহিলারা পর্যন্ত তাদের গয়নাগুলো খুলে আল্লাহ রাস্তায় জিহাদের জন্য দান করতে শুরু করেছিল। সাহাবিরাও প্রত্যেকে এই দান করার ক্ষেত্রে, অর্থের মাধ্যমে জিহাদে অবদান রাখার ক্ষেত্রে প্রত্যেককে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, ভালো কাজে তারা প্রতিযোগিতা শুরু করলেন, কিন্তু এরপরেও সেগুলো যথেষ্ট হচ্ছিল না। যদিও বা মুসলিমরা 30,000 সৈন্যের একটি বাহিনী একত্রিত করেছে, কিন্তু রোমানদের তুলনায় এটা খুবই অল্প ছিল, রোমানদের সংখ্যা ছিল প্রায় 2 লক্ষেরও বেশি। এরকম একটি অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে উৎসাহিত করছিলেন এবং বলছিলেন যে কে তাদেরকে সজ্জিত করবে এই বাহিনীকে, এবং আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন। যখনই ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তার কাছে এই সংবাদ আসলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আহ্বান আসলো, তখন তিনি বিন্দুমাত্র দেরি না করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা এবং সন্তুষ্টি লাভের আশায় বিশাল সম্পত্তি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে উপস্থিত হলেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু সেই বাহিনীর প্রত্যেকের প্রয়োজন পূরণ করার চেষ্টা করলেন, এমনকি একটি বাহনের যে দড়ি, উট কিংবা ঘোড়াকে বেঁধে রাখার জন্য যে দড়ি প্রয়োজন হয়, লাগাম প্রয়োজন হয়, সেগুলো পর্যন্ত তিনি দেওয়ার ব্যবস্থা গ্রহণ করলেন। ইবনে শিহাব আয-যুহরি রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করে বলেছেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু তাবুকের বাহিনীর জন্য 940টি উট প্রদান করলেন, 60টি ঘোড়া প্রদান করলেন। অর্থাৎ এই 1000 প্রাণী, 940টি উট এবং 60টি ঘোড়াকে তিনি প্রদান করলেন, সব মিলিয়ে পূরণ হলো 1000। ওসমান 10,000 দিনার বা স্বর্ণমুদ্রা প্রদান করলেন সেই বাহিনীর জন্য, এবং সেগুলো এনে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করলেন, এবং সেই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই খুশি হলেন, সন্তুষ্ট হলেন। তিনি সেই স্বর্ণমুদ্রাগুলোকে, 10,000 স্বর্ণমুদ্রা যখন তার সামনে এসে রাখা হলো, সেগুলোকে নেড়ে চেড়ে দেখছিলেন তার হাতের মাধ্যমে এবং বলছিলেন, মা দররা ওসমান মা আমিলা বা আদাল ইয়াউম, আজকের পর থেকে কোনো কাজই ওসমানের কোনো ক্ষতি করতে পারবে না। এবং এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটি 3 বার বলেন, মা দররা ওসমান মা আমিলা বা আদাল ইয়াউম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওসমানের পক্ষে এত উচ্চ সনদ এবং প্রশংসা প্রদান করেছেন, তিনি বলেছেন যে আজকের পর থেকে ওসমান যাই করুক না কেন সেটা তার কোনো ক্ষতি হবে না। এর আগের আলোচনাতেও বিভিন্ন সময় আমরা উল্লেখ করেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসমান ইবনে আফফান সম্পর্কে জান্নাতের সুসংবাদ প্রদান করেছেন। শেষ পর্যন্ত তাবুকের ঘটনায় আমরা দেখি যে রোমান সম্রাট এবং তার সৈন্যরা, তাদের কথা ছিল তারা এসে যুদ্ধ করবে, কিন্তু শেষ পর্যন্ত তারা আর যুদ্ধ করতে আসেনি, এবং মুসলিমরা যে উদ্দেশ্যে রোমান সাম্রাজ্যের দিকে রওনা হয়েছিল, মদিনা থেকে বের হয়ে তারা অর্ধেক পথ অর্থাৎ তাবুক পর্যন্ত এসে সেই সংবাদ জানতে পারে যে রোমানরা আর যুদ্ধ করতে আসছে না, ফলে মুসলিমরা বিনা যুদ্ধেই আল্লাহর সাহায্যে বিজয়ী হয়ে মদিনায় ফেরত আসেন। এভাবে তাবুকের অভিযান শেষ হলো। জিহাদ ফি সাবিলিল্লাহর খাতে খরচ করার মাধ্যমে ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে স্বীকৃতি পেয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার পরপর এই কথাটি বললেন, আজকের পর থেকে ওসমান যাই করুক না কেন তার কোনো ক্ষতি হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তী সময়ে আবু বকর সিদ্দিক এবং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সময়ে ওসমান রাদিয়াল্লাহু আনহুর ভূমিকা, সেই দিকে এবারে আমরা যাচ্ছি। উভয় সময়েই ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি শুরা সদস্য ছিলেন। শুরা এটা হচ্ছে মুসলিমদের সর্বোচ্চ পর্যায়ের রাজনৈতিক কমিটি। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আবু বকর সিদ্দিক যখন তিনি খলিফা হলেন, তিনি ওসমান রাদিয়াল্লাহু আনহুর মতামতকে গুরুত্ব সহকারে বিবেচনা করতেন, পরামর্শ গ্রহণ করতেন। যেমনটি আমরা পূর্বের আলোচনায় উল্লেখ করেছিলাম, যখন আবু বকর সিদ্দিক পরামর্শ নিচ্ছিলেন সাহাবিদের কাছ থেকে যে রোমানদের বিরুদ্ধে তিনি জিহাদ ঘোষণা করবেন সেটা কীভাবে করা যেতে পারে, সেই অবস্থায় ওসমান রাদিয়াল্লাহু আনহু তাকে উৎসাহিত করে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেছেন। এর বাইরেও বাহরাইনে যখন গভর্নর নিয়োগ করা হবে, সেই ক্ষেত্রে ওসমান রাদিয়াল্লাহু আনহু মতামত প্রদান করেছেন, এবং ওসমানের মতের ভিত্তিতেই সেখানে আবুল আলা আল হাজরামি তাকে বাহরাইনের ওয়ালি বা গভর্নর নিয়োগ করা হয়েছিল। ওমর ইবনে খাত্তাবকে অর্থাৎ আবু বকর সিদ্দিক যখন পরবর্তী খলিফা নিয়োগ করবেন, সেই নিয়োগের ক্ষেত্রেও ওসমান রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে তিনি মতামত এবং পরামর্শ গ্রহণ করেছিলেন, এবং সেই ক্ষেত্রে ওমরকে নিয়োগ করার পক্ষে পরামর্শ দিয়ে ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছিলেন যে, আল্লাহর কসম করে আমি বলছি, ওমরের সম্পর্কে আমি যা জানি অর্থাৎ তার ভেতরের অবস্থা তার বাইরের অবস্থার থেকেও আরও উত্তম, এবং তার মতো আর কেউ হয় না। আবু বকর সিদ্দিকের সময়ে আরেকটি অসাধারণ ঘটনা, ওসমান রাদিয়াল্লাহু আনহুর আরেকটি লাভজনক অর্থনৈতিক লেনদেন, অবদান কিংবা ব্যবসা যাই বলি না কেন তার ঘটনা। আবু বকর সিদ্দিকের সময়ে একটি অর্থনৈতিক সংকট দেখা দিল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘটনাটি বর্ণনা করে বলছেন যে, আবু বকর সিদ্দিকের সময়ে তার খিলাফতকালে একটি খরা দেখা দিল, খাদ্যের অভাব দেখা গেল। লোকের আবু বকর সিদ্দিকের কাছে এসে বলল যে, বৃষ্টি হচ্ছে না এবং জমিন তার ফসলগুলো প্রদান করছে না, আটকে রেখেছে, এবং লোকেদের নানা রকম কষ্ট দেখা দিচ্ছে। আবু বকর বললেন, তোমরা যাও, সবর করো, সন্ধ্যার আগেই আল্লাহ তোমাদেরকে সমাধান প্রদান করবেন এবং একটি মুক্তির ব্যবস্থা করে দেবেন। সেই দিনেই সন্ধ্যার আগেই ওসমান রাদিয়াল্লাহু আনহুর এক বিশাল কাফেলা সিরিয়া থেকে 100 উট বোঝাই একটি কাফেলা সেটা এসে পৌঁছালো, এবং সম্পূর্ণ কাফেলাটি নানা রকমের খাদ্যশস্যে খাদ্যদ্রব্যে পরিপূর্ণ ছিল। মদিনার সমস্ত ব্যবসায়ীরা তারা এসে ওসমান রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে একত্রিত হলেন, এবং ওসমান জানতে চাইলেন, তোমরা কেন এসেছো? তারা বললেন, যে এই অবস্থা আমাদের, এখানে বৃষ্টি হচ্ছে না নিয়মিত এবং জমিনের ফসল আমরা পাচ্ছি না, লোকেরা নানা রকম কষ্টে আপতিত হয়েছে, খাদ্যের অভাব দেখা দিচ্ছে। কাজেই আপনার এই যে বিশাল কাফেলা এসেছে 100 উট বোঝাই, যা কিছু খাদ্যদ্রব্য তার সব কিছু আমরা কিনে নিতে চাই, যেন আমরা সেখান থেকে দরিদ্র মুসলিমদেরকেও প্রদান করতে পারি। ওসমান বললেন, ঠিক আছে তোমরা আসো এবং এটাকে কিনে নাও। সমস্ত ব্যবসায়ীরা আসলেন। ওসমান জানতে চাইলেন, ওহে ব্যবসায়ীরা, তোমরা কত লাভ দিবে আমাকে যা আমি সিরিয়া থেকে নিয়ে এসেছি? তারা বললেন যে আমরা আপনাকে 10-এর বিনিময়ে 12 দিব। ওসমান বললেন, আমার কাছে আরও ভালো প্রস্তাব আছে। তারা বললেন, ঠিক আছে আমরা 10-এর বিনিময়ে 15 করে দিচ্ছি। ওসমান বললেন, আরও ভালো প্রস্তাব আমার কাছে আছে। সমস্ত ব্যবসায়ীরা তারা একে অপরের মুখ চাওয়াচাই করছিলেন এবং বলছিলেন, ওহে আবু আমর, অর্থাৎ ওসমান রাদিয়াল্লাহু আনহুর যেটা কুনিয়া সেটা সম্বোধন করে তারা বলছিলেন, ওহে আবু আমর, আর তো কোনো ব্যবসায়ী আমাদের বাইরে নেই, মদিনার যা ব্যবসায়ী সবাই এখানে উপস্থিত, কাজেই তোমাকে কে এর থেকে ভালো প্রস্তাব দিল, কাজেই এর থেকেও ভালো প্রস্তাব তোমাকে কে দিল? ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, আল্লাহ দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তোমাদের প্রস্তাবের থেকেও উত্তম প্রস্তাব আমাকে দিয়েছেন, এবং তিনি বলছেন 1-এর বিনিময়ে আমাকে 10 দিবেন, প্রত্যেক দিরহামের বিনিময়ে তিনি আমাকে 10 করে দেবেন। তোমরা কি পারবে তার সমতুল্য কোনো প্রস্তাব আমাকে দিতে? তারা বললেন, আল্লাহর কসম, আমরা তা দিতে সক্ষম নই। সেই ক্ষেত্রে ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি তাদেরকে বললেন যে, আল্লাহকে সাক্ষী রেখে আমি ঘোষণা দিচ্ছি যে এই সমস্ত খাদ্যদ্রব্য আমি দরিদ্র মুসলিমদের জন্য সদাকা করে দিলাম। সুতরাং এটাই ছিল আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত যে ওসমান রাদিয়াল্লাহু আনহু কীভাবে তার সম্পত্তিকে ইসলামের জন্য, মুসলিমদের জন্য অকাতরে খরচ করেছেন, ব্যয় করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি আরেকটি বর্ণনায় উল্লেখ করেছেন, ইবনে কুদামা তিনি বর্ণনাটি উল্লেখ করেছেন, তিনি বলছেন, ইবনে আব্বাস বলছেন যে গত রাতে আমি একটি স্বপ্ন দেখলাম এবং আমি দেখলাম কাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তিনি একটি বাহনের উপরে আরোহণ করেছিলেন যেটা সাদা কাটা, যেটা সাদা এবং কালো ডোরা মিশ্রিত ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি নূরের পোশাক গায়ে দিয়েছিলেন, তার পায়ে জুতা ছিল নূরের, তার হাতে একটি লাঠি ছিল নূরের, এবং তিনি দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন। ইবনে আব্বাস বলছেন যে সেই স্বপ্নের মধ্যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জানতে চাইলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে দেখার জন্য খুবই কাতর ছিলাম, আপনার কথা শোনার জন্য আমি কাতর ছিলাম, আপনি এত দ্রুত কোথায় যাচ্ছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, হে ইবনে আব্বাস, ওসমান সাদাকা করেছে, আল্লাহ সেটাকে কবুল করেছেন এবং তার জন্য একটি বিয়ের আয়োজন করেছেন জান্নাতে, এবং সেই বিয়ের দাওয়াতে সামিল হওয়ার জন্য আমি এগিয়ে যাচ্ছি। আবু বকর সিদ্দিকের পর ওমর ইবনে খাত্তাবের সময়েও ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি উচ্চ মর্যাদাবান একজন সাহাবী ছিলেন। লোকেরা ওমর ইবনে খাত্তাবের কাছে এসে কিছু বলতে চাইলে ওসমান ইবনে আফফান অথবা আব্দুর রহমান ইবনে আউফ তাদের মাধ্যমে পৌঁছানোর চেষ্টা করত। সুতরাং সময়ের সঙ্গে সঙ্গে ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি আরও মর্যাদাবান হয়েছেন। ওসমান রাদিয়াল্লাহু আনহুকে ধরেই নেওয়া হতো যে ওমরের পরবর্তী তিনি হবেন খলিফা, এবং তিনি রাদিফ নামে পরিচিত ছিলেন। রাদিফ এই শব্দের অর্থ হচ্ছে আরবিতে যখন দুইজন ব্যক্তি একত্রে কোনো একটি বাহনে আরোহণ করে থাকেন, সেই ক্ষেত্রে সাথী ব্যক্তিকে বলা হয়ে থাকে রাদিফ, এবং কোনো ব্যক্তির সহকারী বা ওই ব্যক্তির পরিবর্তে পরবর্তীতে যিনি তার স্থান দখল করবেন সেই বিষয়গুলো বোঝানোর জন্য এই রাদিফ শব্দটিকে ব্যবহার করা হয়ে থাকে। ওমর ইবনে খাত্তাবের সময়ে ওমর ইবনে খাত্তাবের গুরুত্বপূর্ণ পরামর্শদাতা, উপদেষ্টা ছিলেন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তিনি লোকেদের মাঝে রাদিফ নামে পরিচিত ছিলেন। সেই সময়েও তিনি শূরা সদস্য ছিলেন, উপদেষ্টা ছিলেন, এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে, খিলাফতের বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ মত প্রদান করেছেন। বিস্তারিত বর্ণনায় না গিয়ে শুধুমাত্র নামগুলোকে আমরা উল্লেখ করছি, যেমন বাইতুল মালে যখন বিভিন্ন দিক থেকে সম্পদ আসছিল, জিহাদের গনিমত হিসেবে সম্পদ আসছিল, সে অবস্থায় ওসমান পরামর্শ দিয়েছেন, অমরশির প্রস্তাব গ্রহণ করেছেন, মুসলিমদের ভাতা বৃদ্ধি করা হয়েছিল, মুসলিমদের জন্য বাইতুল মালে হিসাব রক্ষণকারী নিযুক্ত করা, দিওয়ান নিযুক্ত করা, অফিসিয়াল ক্যালেন্ডার বা বর্ষপঞ্জি চালু করার ব্যবস্থা করা, তার পক্ষে প্রস্তাব দেওয়া, এবং খারাজের সেই ভূমিগুলো সেগুলোকে কিভাবে ব্যবস্থাপনা করা হবে, এর পক্ষেও বিভিন্ন সময়ে ওসমান রাদিয়াল্লাহু আনহু গুরুত্বপূর্ণ মতামত এবং সিদ্ধান্ত প্রদান করেছেন। শেষের দিকে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালে 23 হিজরি ওমর রাদিয়াল্লাহু আনহু তার শেষ হজ যে বছর করেছিলেন, সেই বছরেও আরেকটি গুরুত্বপূর্ণ কাজের দায়িত্বে ছিলেন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া পবিত্র সহধর্মিনী মুমিনদের মা উম্মুহাতুল মুমিনিন যারা অবশিষ্ট ছিলেন, তারা খলিফা ওমরের কাছে এসে অনুমতি চাচ্ছিলেন যে তারা হজ করবেন। ওমর তাদেরকে অনুমতি প্রদান করলেন এবং তাদের সঙ্গে দুইজন ব্যক্তিকে দায়িত্বে নিযুক্ত করলেন। সেই দুইজন ব্যক্তির একজন ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ, অপর ব্যক্তি ছিলেন ওসমান ইবনে আফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর এই দুই ব্যক্তিকে নির্দেশ দিলেন যে তোমরা তাদের সাথে যাবে। তারা যেদিকে সফর করতেন ওসমান রাদিয়াল্লাহু আনহু তাদের সামনে থাকতেন এবং তাদের কাছে অন্য কোনো ব্যক্তিকে ঘেঁষতে দিতেন না, এবং বিভিন্ন সময়ে যাত্রাবিরতির জন্য বিভিন্ন গিরিপথে তাদেরকে নিয়ে যাত্রাবিরতি করাতেন, এবং সেই গিরিপথের প্রবেশপথে একদিকে ওসমান রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে থাকতেন এবং আরেক দিকে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু তিনি থাকতেন, যেন কোনো বাইরের লোক সেখানে প্রবেশ করতে না পারে। এভাবে তাদেরকে যথাযথ মর্যাদা দেওয়ার মাধ্যমে এবং উপযুক্ত ব্যবস্থাপনার মাধ্যমে হজের যে দায়িত্ব সেটা ওসমান ইবনে আফান রাদিয়াল্লাহু আনহু পালন করেছিলেন। এবং এই ঘটনাগুলোর মাধ্যমেই আজকের পর্বে আমরা ওসমান ইবনে আফান রাদিয়াল্লাহু আনহু জুন্নুরাইন তার খলিফা হওয়ার আগের যে জীবন সেই জীবনের কিছু বর্ণনা প্রদান করার চেষ্টা করলাম। আগামী পর্বে ইনশাআল্লাহ ওসমান রাদিয়াল্লাহু আনহু তার খিলাফতকালের বিভিন্ন বিষয়ে, তার শাসন পদ্ধতি এবং ওমর ইবনে খাত্তাবের পর নতুন খলিফা তিনি আসলেন সেই বিষয়গুলোর মাধ্যমে মুসলিমদের জীবনযাত্রা কতটুকু পরিবর্তন হলো ইত্যাদি বিষয়গুলো আমরা আলোচনা করার চেষ্টা করব। আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রেইনড্রপস মিডিয়া অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.raindrops.media, আমাদের ফেসবুক পেজ facebook.com/raindropsmedia এবং আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/raindropsmediaorg2015।